Allahu Allahu Allahu Allah. Alhamdulillah Rabbil Alameen. والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه، لكل امرئ منهم يومئذ شأن يغنيه، وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة، ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة، أولئك هم الكفرة الفجرة. سورة عبس تفتش نمبر آت لكنين বিয়াল্লিশ নম্বর আয়াত তা শেষ আয়াত পর্যন্ত পাঠ করল। ছোট ছোট আয়াত বলছেন, অতঃপর যখন আসবে মানে এমন আওয়াজ, যে আওয়াজে অথবা যে আওয়াজ শুনে মানুষের কানের পর্দা কেটে যাবে, মানুষ বয়রা হয়ে যাবে। আর একটা কুন্দিন কেয়ামতের দিন, ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মুক্তি পান, তাই না? কোন কোন রেওয়ায়েত এসেছে ইসরাফিল আলাইহিস সালাম সিংহাসনে নিয়ে বসে আছেন, আসে মোয়াল্লার দিকে তাকিয়ে আছেন, চোখের পরব মারছেন না। কোন সময় যে রবের নির্দেশ আসবে, সুবহানাল্লাহ, আর তিনি সিংহায় যোগ দিবেন। সিংহায় যোগ দিলে সমস্ত সৃষ্টির তছনছ, কুল্লু মান আলাইহা ফান, ধ্বংস হয়ে যাবে, শুধু রব্বুল আলামিন বাকি থাকবেন। সুবহানাল্লাহ, নিয়মতান্ত্রিক। তারপরে দ্বিতীয়বার যখন সিংহায় ফুট দিবেন, ফাইদা হুম মিনাল আজদাদি ইলা রাব্বিহিম ইয়ানসুরুন, সবাই খবর থেকে বেরিয়ে রবের দিকে দৌড়ে দৌড়ে যাবে। সুবহানাল্লাহ, যখন সাখা আসবে সেই ভীষণ আওয়াজ আসবে, অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যোগ দিবেন। আহলুল ইলম বলেন এটা হচ্ছে দ্বিতীয়বার সিংহায় মুখ, এরপরেই উল্লেখ করছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। কোন দিন হবে? যেদিন ভাই ভাই থেকে পালাবে, উম্মিহি ওয়া আবি, মানুষ তার মাকে দেখে পালাবে, বাপকে দেখে পালাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার স্ত্রী থেকে পালাবে, সন্তানদের থেকে পালাবে। কেউ কারো সহযোগিতা করতে পারবে? আচ্ছা দেখুন তো, এই যে কয়েকদিন পূর্বে নেপাল যে ভূমিকম্প হয়ে গেল, আপনারা দেখতে পেয়েছেন ভূমিকম্পর অবস্থা, হয়তো কেউ কেউ দৃশ্য দেখেছে, কে কোন দিকে ছুটে বলাবে, কেউ একজন আরেকজনের দিকে তাকাচ্ছে না, ঠিক না? এটা তেমন কিছু না, হালকা ঝটকা। মাঝে মধ্যে দেখা যায় সুনামি, কি অবস্থা ইন্দোনেশিয়ার যে সুনামি হয়ে গিয়েছে দেখেছেন আপনারা? আর সেদিনকার ভূমিকম্প দেখে দেখলেন, বাংলাদেশের পল্লীচরে যখন জলোচ্ছ্বাস হয়েছিল সেই দৃশ্য অনেকে দেখেছে। দুনিয়াতেই আমরা দেখতে পাই কেউ কারো দিকে তাকায় না, এরকম বিপদ আসছে। তাহলে এদিন মহাপ্রলয় হবে, সেই কিয়ামতের দিন আপনি আপনার ভাইকে সাহায্য করতে পারবেন? আপনার মাকে সাহায্য করতে পারবেন? নিজের নিজেই ইয়া রাব্বি নাফসি করছে আর পালাচ্ছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই প্রলয়ঙ্করী আওয়াজ কখন আসবে? ওই দিন আসবে যেদিন মানুষ তার ভাইটিকে পালাবে, তার মাটিকে পালাবে, বাপটিকে পালাবে। বর্তমানে দেখুন তো, আপনি আপনার মাকে লিখেছেন, মাকে সাহায্য করবেন? বলবে জান যায় তবু আমার মাকে আমি ছাড়ব, সত্য না মিথ্যা? আমার বাপকে আমি ছাড়ব না, তার মানে বাপের সহযোগিতা করব, বাপকে রক্ষা করার চেষ্টা করব, মাকে রক্ষা করার চেষ্টা করব, আমার জান যায়। কিন্তু কিয়ামতের দিন এরকম হবে না। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه. جسد سعى جيبون أبرار شهد ربني جيبون دون قولن وطي كي تخلن بچت كي تخلن وبار شو يا ربي نفسي يا ربي نفسي এই দুনিয়াতে আসে আমরা ওই কিয়ামতের কথা স্মরণ করি। এমন আমল করা দরকার যে আমল করলে আমার সাথে থাকবে আর কিয়ামতের দিন আমার সহযোগিতা করবে। কি বলেন? আপনার বন্ধু আপনার সহযোগিতা করতে পারবে? ভাই করবে, মা করবে, বাপ করবে, ছেলে করবে, মেয়ে করবে, কেউ করবে না। তবে কোন কোন সময় আছে ওইটা আরেক ব্যাপার, কিন্তু প্রথম পর্যায়ে না প্রত্যেকে নিজের কাজে ব্যস্ত, নিজেকে বাঁচাবার জন্য সে ব্যস্ত, নিজেই ব্যস্ত, প্রত্যেকেরই সাম থাকবে, এক একটা কাজ থাকবে। এই অনুভূতি নেই যে কাজে সে নিজে বেশি ব্যস্ত থাকবে, তো সে নিজে বেশি ব্যস্ত। কে আমাদের দিন যখন মানুষ উঠবে কবর থেকে, মানুষ যখন উঠবে ইন্নাকুম তুফসাউন হুফাতান রুআতান গুরলান, মানুষ কবর থেকে উঠবে উলঙ্গ অবস্থায়, বস্ত্রহীন অবস্থায়, কাপড় থাকবে না, তো পায়ে জুতো থাকবে না, পরনে কাপড় থাকবে না, সবাই খতনাহীন অবস্থায় উঠবে। যেভাবে বাচ্চা যেভাবে জন্ম নেয় খতনাহীন অবস্থায়, খতনাহীন পর্যন্ত কথা বলে না আমাদের, ওই রকম সবাই উঠবে। আচ্ছা, এরকম যদি উঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটি বললেন, যেমন এই হাদিস বললেন আখরাজাহুল বুখারী মুসলিম, আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকুম তুহশাউনা ইয়াউমাল কিয়ামাতি হুফাতান রুআতান গুরলান, তোমরা কিয়ামতের দিন নগ্ন পায়ে বস্ত্রহীন এবং কতনাহীন অবস্থায় তোমরা উঠবে। মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আর-রিজাল ওয়ান-নিসা ইয়ানজুরু বাউহুম ইলা বাউ, নারী পুরুষ সবাই কি একজন আরেকজনকে দেখবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল-আমরু আযমু মিন আন ইয়ানজুরু বাউহুম ইলা বাউ, তখনকার যে পরিস্থিতি আর যে অবস্থা হবে একজন আরেকজনের থেকে অনেক উপরে হবে ওই জিনিসটা। আপনার কথা বুঝতে পারছেন? এমন পরিস্থিতির সম্মুখীন হবে মানুষ একজন আরেকজন দিকে তাকাবেই না, সে উলঙ্গ আছে না পরিধরা অবস্থায় আছে সে নিজেই বুঝতে পারবে না। তো এবারে তুমি তুমি লেনটা না ও লেনটা তুমি নিজের কেউ খেয়াল করবে না। তো আমার নবী বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমরু আযমু মিন আন ইয়ানজুরু বাউহুম ইলা বাউহ, একজন আরেকজনের দিকে তাকাবার মতো না ওই সময় সবাই ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি, মানুষ কঠিন পরিস্থিতির সম্মুখীন। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি, আর সেই কিয়ামতের দিন বুঝেন এমন দিন যেদিন কারো ঘাম আসবে টাকলো পর্যন্ত, সূর্য আসবে আমাদের মাথার উপরে। হাদিসে এসছে এক মাইল দূরত্বে থাকবে, এক মাইল দূরত্বে সূর্য, বর্তমানে কত কোটি কোটি মাইল দূরে আছে সূর্য, বলেন সুবহানাল্লাহ। তবুও যদি আপনি দুপুরে সৌদি আরবে থাকেন আর এই গ্রীষ্মকালে বাইরে কতক্ষণ আপনি দাঁড়াতে পারবেন ওই ছায়া ছাড়া, জান দেখেন কি অবস্থা। আর ওই কিয়ামতের দিন সূর্য একদম আপনার মাথার উপরে, হাদিসে রাসূলুল্লাহ বলছেন এক মাইল দূরত্ব, তোমার অবস্থা কি হবে? কিন্তু ওই সময় মানুষ হবে বেশি শক্ত, কারণ দুনিয়ার তুলনায় যদি বর্তমানে সূর্য যতটুকু দূরত্বে আছে আরেকটু যদি এগিয়ে আসে, আরেকটু এগিয়ে আসে প্রত্যেক পরিমাণ সবাই মরে জলে ছাই হয়ে, তাই না? আল্লাহ হেফাজত। কিন্তু কিয়ামতের দিন একদম আপনার মাথার উপরে, কিন্তু আপনার সহ্য করে বসবেন, বলে সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কারো ঘাম আসবে টাকলু পর্যন্ত, কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো ঘাম বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো ঘাম একদম নাকের ডগা পর্যন্ত। ইউলজিমুহুমুল আরাবু ইলজামান, ওই দিনের কি অবস্থা হবে? কিয়ামতের কথা স্মরণ করবেন, শুধু ফুরুজ আর ফুরুজ করবেন না। আমরা ইমান এনেছি আল্লাহর উপর, ইমান এনেছি আখেরাতের দিনের উপর, তাই না? আল্লাহর উপর ইমান আনলাম, আল্লাহর যাবতীয় বিধান পালন করব, আল্লাহর যাবতীয় বিধান পালন করবো, আর এর বদলা পাবো আমরা কিয়ামতের দিন, বলেন ইনশাআল্লাহ। এবারে যদি ভালো হন তাহলে ভালো বদলা পাবে, আর যদি খারাপ হন তাহলে খারাপ হবে। আমাদের জন্য কি করা উচিত, ভালো কাজ করা উচিত না খারাপটা করা উচিত? দুনিয়া সবাই বুঝে, দুনিয়া বলতে হয় না, কিন্তু আখেরাতের জন্য মুশকিল, বুঝেও বুঝে না। বলেন তো আখেরাতের অবস্থা যদি আপনার সামনে আসে আপনার আল্লাহর ভয়টা হবে, যদি ইলম বাড়ে তাহলে আপনার মধ্যে আল্লাহর ভয়ের সঞ্চার হবে, আল্লাহর ভয় জাগবে। কিন্তু ইলম নাই কিরকম হবে? অন্যদিকে আপনি যতই ইলম অর্জন করেন না কেন আপনার ইলম কম, বলবেন না আমি ওগুলো জানি, কি জানি? কোনো কোনো লোক হয়তো মাদ্রাসায় পড়েছে, মা অনেক হয়ে গেছে, মদিনা ইউনিভার্সিটি আগে হয়ে গেছে, অনেক করে কিছু নেই, অথবা অন্য কোনো জায়গায় পড়েছে, কিছুই নেই। আপনি যতই ইলম অর্জন করবেন কিছুই না, আপনি যত ইলম অর্জন করবেন বলে আমি কিছুই শিখলাম না, আর যে কিছুই জানে না সে বলে সব শিখেছি, মুশকিল হলো এটা। যে জানে না সে মনে করে অনেক জানি, আর যারা জানে তারা বলে কিছুই জানলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা আলাইহিস সালাম আর খিদর আলাইহিস সালাম নৌকায় বসা ছিল, নৌকায় বসা দেখলেন একটা পাখি এসে নৌকায় বসে নৌকার এক সাইডে, যদি বলি বইটা বা এরকম পানি মেরে, মানে চন্তু মেরে, ঠোঁট মেরে পানি নিয়ে গেল ওই নদী থেকে। কিন্তু আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন দেখো এই পাখিটা কতটুকু পানি নিয়ে গেল নদীর, নদীর কতটুকু পানি কমলো? খিদর আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন রব্বুল আলামিনের জ্ঞান সমুদ্রের সামনে, হে মুসা আলাইহিস সালাম তোমার আর আমার জ্ঞান সেরকম, বললেন সুবহানাল্লাহ। কতটুকু কমবে? তাই এদিন শিখেছে আলহামদুলিল্লাহ, মুশকিল, কিন্তু নিজেকে বড় মনে করবেন না, যাচাই বাছাই করতে করতে শেষ নাই। আর আপনি বলেন আমি বড় হয়ে গেছি, কি হয়ে গেছে বলো, কিছুই শিখেন নি। যিনি সব জানবে তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। বাকি আপনি যতই জ্ঞান অর্জন করেন কম, কারণ রাব্বুল আলামিন নিজে বলেছেন ওয়া উতিতুম মিন ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব কম জ্ঞান দান করা হয়েছে। আচ্ছা বলেন তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বড় আলেম ইলমে শরীফ দিয়ে পৃথিবীতে আর কেউ আসবে? আর কেউ এসেছে? ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব শিখিয়েছেন দোয়া, তুমি দোয়া করো, তুমি বলো হে রব তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও। বলে সুবহানাল্লাহ, তাহলে জ্ঞান যত অর্জন করবেন তত মনে করো আল্লাহর কম হয়েছে। তাই আমরা সবাই দোয়া করবো, ওদের কাছে চাইব আল্লাহকে তারাই ভয় করে যারা কি জানে, যারা জ্ঞানবান। তোমার কাছে জ্ঞানই নেই, তুমি আল্লাহকে কিরকম ভয় করবে? এই অর্জন করার জন্য একটু সচেষ্ট হন, আগেভাগে আসার চেষ্টা করুন, এই দিন শিখুন। দিন শিখলে এলিম অর্জন হলে আপনি আমল করবেন, আর আমল করলে এলিম অর্জন করলে ওইটা আপনি ইনশা আল্লাহ কে আমাদের দিন পাবেন। বলেন ইনশা আল্লাহ। আর যিনি আমল না করেন, আমল করলেন না, আল্লাহ না আমল মানি করলেন, ওর বদল হয়ে যাবে আসবে। فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যে কেউ অনুপরিমাণ নেকি করবে সে তা দেখবে কিয়ামতের দিন, আর যে কেউ অনুপরিমাণ খারাপ কাজ করবে, পাপ করবে, আল্লাহর অপরমানি করবে, তাও সে দেখবে। সবাই বলি নাউজুবিল্লাহ। তাহলে আমরা কোনটা ভালো করব না খারাপ করব? ভালো করার চেষ্টা করব, ইলিম অর্জন করব। যে কোনো আমল করার জন্য ইলমের প্রয়োজন, ইলিম ছাড়া করার জন্য করতে পারবেন না। আচ্ছা لكل امرئ منهم يومئذ شأن يغنيه يا مسلمين سواي نيز كاجه بستو نيجي نيجي كاجه بتي بستو عرق جن كير كم سحاج شكر بي لا يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه شدين ما نشتر بھائي تيكي پلابي তার মা থেকে পালাবে, তার বাপ থেকে পালাবে, তার সহধর্মিনী থেকে পালাবে, তার বাচ্চা কাচ্চাদের থেকে পালাবে। যদি এদের থেকে পালায় তাহলে বন্ধুর সাথে থাকবে না, বন্ধু থেকেও পালাবে। তাহলে তো ওই সময়কে স্মরণ করো। فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ وَأُمِّهِ وَأَبِيهِ وَصَاحِبَتِهِ وَبَنِيهِ لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ إِذْ قُلْنَا رَبَّ الْعَالَمِينَ وُجُوهٌ يَوْمَئِذٍ مُّسْفِرَةٌ ضاحكة مستبشرة কিছু লোকের চেহারা মুখমন্ডল সেদিন সজীব থাকবে, সুন্দর থাকবে, আলোকিত থাকবে, আলোকিত। ضاحكة مستبشرة হাসি খুশি তাদের এই চেহারায় হাসি থাকবে, মুস্তাব সেরা আনন্দিত পুলকিত থাকবে। আচ্ছা যাদের চেহারা উজ্জ্বল থাকবে, মুস্তা উজ্জ্বল থাকবে, সজীব থাকবে, সহাস্য থাকবে, হাসিমুখী থাকবে, মুস্তাব সেরা থাকবে, আনন্দময় আনন্দিত পুলকিত থাকবে, তাদের চেহারা ওরা কারা বলেন তো? ইমানদার, ভালো ইমানদার। وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة رسول صلى الله عليه وسلم فإذا أبنى شان أبنى تهارا كم قيامة الدين أجل هو تو بھالو لكر ستة ثقب أجل إلي مرجن قربن بھالو عمل قربن কারণ আমরা মুসলিম, আমাদের বিশ্বাস রয়েছে কিয়ামত আছে কিনা। যদি কেউ বিশ্বাস না করে কিয়ামতের উপর তাহলে সে মুমিন না, মুসলিম না, সে কাফের। আমাদের যদি বিশ্বাস থাকে আখেরাতের দিনের উপর, কেয়ামতের দিনে আমরা আবার উঠব, তাহলে আমাদের সকলের উচিত আমরা নেক আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। উজুহুন ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা। আচ্ছা মুস্তাবশিরা, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন, আই কাদ বুশিরা বিল খাইর। মুস্তাবশিরা মানে হল তাকে যে সুসংবাদ দেওয়া হয়েছিল কল্যাণের, সে সুসংবাদ শুনে সে খুব আনন্দিত থাকবে। কারণ ফেরেশতাগণ বলছেন, লিআন্নাল মালাঈকা তাতালাক্কাহুম বিল বুশরা ইয়াকুলুনা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ। কারণ ফেরেশতাগণ তো আপনি যখন মারা যাবেন, যদি আপনি ভালো হন, ওই সময় আপনাকে সুসংবাদ দেবে, আর কেয়ামতের দিন সুসংবাদ পাবেন, যখন জান্নাতে পাবেন তখনও সুসংবাদ। তাই তারা খুব খুশি, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যখন জান্নাতে যাবেন না, জান্নাতে যাওয়ার সময় ফেরেশতা আলাইহিমুস সালাম আপনাকে মুবারকবাদ জানাবেন, আপনাকে সালাম করবেন, তোমাদের উপর রবের পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, আর তোমরা এই জান্নাতে চিরকালের জন্য প্রবেশ করো, এখান থেকে আর কখনো বের হবে না। সুবহানাল্লাহ। তাই যদি জান্নাতে যেতে চান তাহলে জান্নাতে আমল করা দরকার। এই গেল ভালো লোকের কথা। সূরাতুল কিয়ামাহ রব্বুল আলামিন বলেছেন, وُجُوهٌ يَوْمَئِذٍ نَاضِرَةٌ إِلَى رَبِّهَا نَاظِرَةٌ। কিয়ামতের দিন কিছু মানুষের চেহারা আনন্দিত, সজীব থাকবে, উজ্জ্বল থাকবে, আর তারা তাদের রবের দিকে তাকাতে থাকবে। বলে সুবহানাল্লাহ। অর্থাৎ কিয়ামতের দিন যারা মুমিন তারা আল্লাহকে দেখবে। সুবহানাল্লাহ। এই কিয়ামত, আপনি যদি মুমিন হন কিয়ামতের দিন আল্লাহকে দেখবেন, দুনিয়াতে দেখবেন না, কোথায় দেখবেন? কিয়ামতের দিন। কিয়ামতের মাঠেও দেখবেন, রবকে সাজদাও করবেন মাঠে ইনশাআল্লাহ, আর জান্নাতেও দেখবেন। বলেন ইনশাআল্লাহ। উজুহুন ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা ওয়া উজুহুন ইয়াউমাইযিন বাসিরা তাযুন্নু আন ইয়ুফআলা বিহা ফাকিরা। আর এই আয়াত বলেছেন, وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ تَرْهَقُهَا قَتَرَةٌ أُولَئِكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ। কিছু সংখ্যক যে মানুষের চেহারা সেদিন ধুলোমলিন হবে, যদি আপনার চেহারায় ধুলো লাগানো থাকে কিরকম দেখা যায়, মাটি লাগানো আছে কিরকম দেখা যায়। বলছেন, وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ تَرْهَقُهَا قَتَرَةٌ। ওদের উপর, ওদের চেহারায় কালিমা থাকবে, কালিমা, চেহারা কালো হয়ে যাবে, বিষণ্ণ আর বিমূর্ষ হবে, কারণ অবস্থা খারাপ, সামনে জিন্দগি খারাপ, সে দেখছে সামনে জাহান্নাম, নাউযু বিল্লাহ মিন যালিক। তাই কোন মুসলিম নিজেকে যেন বড় মনে না করে, কথা বলছে, কাফিররা বড় মনে করে এই জন্য আল্লাহর একত্রবাদ করে, কাফেররা নিজেকে বড় মনে করে এই জন্য আল্লাহর সামনে সেজদা করে না। আপনি যদি মুসলিম হন তাহলে শুধু কার সামনে সেজদা করবেন? আল্লাহর সামনে। মাথা নত করেন একমাত্র আল্লাহর সামনে, আর কারো সামনে না, কোন কবরের সামনে না, পীরের সামনে না, গাছের সামনে না, পাথরের সামনে না, অথবা কথিত সৌদের সামনে না, কোন সৃষ্টির সামনে আপনি মাথা নত করবেন না, মাথা নত করবেন একমাত্র রব্বুল আলামিনের সামনে। ঠিক না? ঠিক। মুসলিম অমুক মিনার আর তমুক মিনারের সামনে মাথা নত করে না, মুসলিম মাথা নত করে একমাত্র রব্বুল আলামিনের সামনে। এটা কার জন্য হাস, কার জন্য নির্দিষ্ট? আল্লাহর জন্য। ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة تدير جهارة كلمة شربي وركارة والجن أولئك هم الكفرة الفجرة وحبت كافر أرفاجر কাফের যারা আল্লাহকে মানে না, আর ফাজিক আল্লাহর অবাধ সীমালঙ্ঘন গণ করে, যারা কাফের আর ফাজিক এদের হবে এই অবস্থা। পক্ষান্তরে যারা মুমিন মুসলিম তাদের অবস্থা وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة سيدين تذكرها بجر هبه تراسو حسو تكبه آر آنم ديتو تكبه أمي أمر الله ركسي دعا قولي الله قيامت الدين تذكرها سجيب تكبه تذكرها حسو حسو تكبه تذكرها سجيب تكبه تذكرها হাসিমুখী থাকবে, যাদের চেহারা আনন্দিত আর পুলকিত থাকবে। আল্লাহ তুমি আমাদের সকলকে তাদের অন্তর্ভুক্ত করো, আল্লাহ তুমি আমাদের সকলকে তাদের অন্তর্ভুক্ত করো। আল্লাহ কালকে আমাদের দিন যেন আমরা আমাদের আমলনামা ডান হাতে পাই, আল্লাহ কে আমাদের দিন যেন আমরা তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করতে পারি। তুমি আমাদেরকে সেই তৌফিক দাও। আয় আল্লাহ তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক দ্বারা আমরা যেন সকলে হাউজে কাউসারের পানি পান করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করো। আল্লাহ আমাদের সকলকে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলার তৌফিক দাও। আল্লাহ আমাদের সকলকে বিদাত থেকে বাঁচার তৌফিক দাও, শিরক থেকে বাঁচার তৌফিক দাও, সব রকমের নাফরমানি থেকে বাঁচার তৌফিক দাও। আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। আমাদের সকলকে বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদের اللهم اغفر لنا ولوالدينا ولجميع المسلمين الأحياء منهم والميتين برحمتك يا أرحم الراحمين. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.